আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন, নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া তাবেঈন, আম্মা বাদ। এখন আমাদের আলোচ্য বিষয় আদ-দাওয়াতুল ফাওদিয়া, কি ও কেন, এই ভূমিকায় আমাদের আলোচনা শুরু হবে। শুরুতেই আদ-দাওয়াতুল ফাওদিয়ার অর্থ, দাওয়াতুল ফাওদিয়া ইসলামী বিধিবিধান পালন ও দ্বীনের সাথে সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে দায়ী সরাসরি মাদউর সাথে ব্যক্তিগত সম্পর্ক তৈরি করা, যাতে মাদউর মাঝে একজন সৎ মুসলিমের গুণাবলী প্রস্ফুটিত হয়, সে সুশৃঙ্খলভাবে মুজাহিদদের কাতারে অংশগ্রহণ করতে পারে এবং আল্লাহর রাস্তায় দাওয়াত ও জিহাদের ফরিদা আদায়ের জন্য পূর্ণ প্রস্তুত হতে পারে। আর দাওয়াতুল ফরদিয়া ধারাবাহিকতা, একটি পরিসংখ্যান লক্ষ্য করুন, যখন আপনি একজন ব্যক্তিকে পূর্ণ বছর দাওয়াত দেবেন, সেও একজন ব্যক্তিকে পূর্ণ বছর দাওয়াত দেবে, আর 30 বছর পরে দেখা যাবে আপনাদের সংখ্যা দাঁড়িয়েছে কয়েক কোটি। হে ভাই, একটু ফিকির করে দেখুন আর দাওয়াতুল ফরদিয়ার গুরুত্ব। এ প্রকার দাওয়াতের গুরুত্ব প্রকাশ পায় আল্লাহর পথে দাওয়াতের গুরুত্ব থেকেই, কেননা এটি তো আল্লাহর পথেই দাওয়া, আর দূরদর্শিতার সাথে আল্লাহর পথে আহ্বান করা মুসলিমদের উপর ওয়াজিব। যেভাবে আল্লাহ তাআলা বলছেন, মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা আহ্বান করবে সৎকর্মের দিকে, নির্দেশ দেবে ভালো কাজের প্রতি এবং বারণ করবে অন্যায় কাজ থেকে, আর তারাই হলো সফলকাম। সূরা আলে ইমরান আয়া 104। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, অর্থ হচ্ছে এই, আপনার পালনকর্তার পথে আহ্বান করুন প্রজ্ঞা ও উত্তম উপদেশের মাধ্যমে। সূরা নাহল আয়া 125। সহীহ আইনে উল্লেখিত আছে, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে যে বিষয়ে বা আয়াত নিলেন তা হলো, আমরা আমাদের ইচ্ছায় অনিচ্ছায় সুখে দুঃখে এবং আমাদের উপর যদি অন্য কাউকে প্রাধান্য দেয়া হয় তথাপি শুনব ও আনুগত্য করব এবং আমরা শাসকের বিরুদ্ধে যুদ্ধ করব না, আর আমরা যেখানেই থাকি হক কথা বলব, আমরা আল্লাহর ক্ষেত্রে কোনো তিরস্কারকারীর তিরস্কারকে পরোয়া করব না। আল্লাহর পথে দাওয়াতের ফজিলা, আল্লাহ তাআলার দিকে আহ্বানের ফজিলা সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে, তার মধ্য থেকে একটি হচ্ছে সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সৎ পথে আহ্বান করবে সে ওই ব্যক্তিদের মতো প্রতিদান প্রাপ্ত হবে যারা তার অনুসরণ করে, আর এটা তাদের সামান্য প্রতিদান বিনষ্ট করবে না। শারহুন নাওয়াওয়ি 2 নম্বর হাদিস, ইমাম বুখারী রহিমাহুল্লাহ ও অন্যান্যরা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনকে খাইবারে প্রেরণের সময় বলেছিলেন, আল্লাহ তাআলা তোমার মাধ্যমে একজন মানুষকে হেদায়েত প্রদান করাটা তোমার জন্য লাল উটের চেয়েও উত্তম। আদ-দাওয়াতুল ফরদিয়ার বৈশিষ্ট্য, আদ-দাওয়াতুল ফরদিয়ার বৈশিষ্ট্যের মধ্যে এক প্রথম হচ্ছে, আদ-দাওয়াতুল ফরদিয়া সাথীদেরকে পূর্ণরূপে যোগ্য করে তোলে। এটি শুধুমাত্র একদিকে সীমাবদ্ধ থেকে দিনের অন্যান্য দিকগুলোকে উপেক্ষা করে না, এর দ্বারা সামগ্রিক বিষয়ে দীক্ষা অর্জিত হয়। 2, এটি দায়ী এবং মাদউর মাঝে একটি বন্ধন সৃষ্টি করে যা মাদউকে দাওয়া কবুলে প্রস্তুত করে। নিশ্চিত এটি দাওয়াতুল জামিয়া বা জামানবদ্ধ দাওয়াতের চেয়ে উত্তম, কেননা সেটি দায়ী এবং মাদউর মাঝে কোনো ধরনের বন্ধন সৃষ্টি করে না। তৃতীয়, দাওয়াতুল ফালদিয়ার মাধ্যমে মাদউদেরকে প্রদানকৃত নির্দেশনা কার্যকারী রূপে পালিত হচ্ছে কিনা দায়ী তা অনুসন্ধান করতে পারে, আর মাদউগণ যথাযথভাবে নির্দেশনা অনুসরণ করতে সক্ষম হয়। কিন্তু দাওয়াতুল জামিয়া এর মধ্যে তাদের এই ধারাবাহিকতা সম্ভবপর হয় না। চতুর্থ, দাওয়াতুল ফালদিয়ার মাধ্যমে প্রচলিত অনেক সংশয় নিরসন সম্ভব হয়, যেগুলোর ব্যাপারে দাওয়াতুল জামিয়াতে আলোচনা করাই সম্ভব হয় না। পঞ্চম, দাওয়াতুল ফালদিয়ার মাধ্যমে জিহাদের মৌলিক নীতিগুলো রোপণ করা সম্ভবপর হয়, যার প্রকাশ্যে আলোচনাটা অনেক সময়ই ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়। যখন কোনো মূলনীতির উপযুক্ত সময় আসে, তখনই তার ব্যাপারে আন্তরিকতার সাথে স্পষ্টভাবে আলোচনা করা যায়। দায়ী ভাই মাদউ ভাইকে নির্দেশনা প্রদানের ক্ষেত্রে ক্রমান্বয়ে অগ্রসর হতে পারে, সময় মতো তার জন্য উপযুক্ত বিষয় প্রদান করতে সক্ষম হবে। ষষ্ঠ, দাওয়াতুল ফালদিয়ার মাধ্যমে এমন ব্যক্তিদের নিকট হাক পৌঁছানো সম্ভব হয় যারা সত্যবাণী শুনতে অনাগ্রহ প্রকাশ করে, অথবা যাদেরকে অনাগ্রহী করে রাখা হয়। আজ আপনি অনেককে দেখতে পাবেন যাদের ধারণা মুজাহিদরা মানুষদেরকে অথবা মুসলিমদেরকে তাকফির করে, মুজাহিদরা মুসলিমদেরকে তাকফির করে, তারা ইসলামের ক্ষতির কারণ, বরং কতকে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালির কারণ হিসেবেও মুজাহিদিনগণকে দেখে। তারা বলে 9/11 যদি না ঘটত তাহলে কাফেররা ইসলামের রাসূলকে গালি দিত না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই ধরনের কথা থেকে আল্লাহর আশ্রয় চাই আমরা। সপ্তম, সেল গঠনে সদস্য সংগ্রহের জন্য এটাই সবচেয়ে নিরাপদ দাওয়াতি পন্থা। জানা কথা, যে কোনো জিহাদি অপারেশন বাস্তবায়নের মূল ভিত্তি হলো মাল, রিজাল মানে সদস্য, আসলিহা, অস্ত্র। দাওয়াতের এই পদ্ধতি এই ধরনের সমস্যার অনেকটাই সমাধান করে দেয়। অষ্টম, যে কোনো ব্যক্তি যে কোনো সময়ে এই প্রকারের দাওয়া আরম্ভ করতে সক্ষম। এটি নির্ভর করবে দায়ীর উপর, সে কখন কার মাধ্যমে শুরু করবে। নবম, দায়ী ভাই মানুষদের অবস্থা সম্পর্কে জ্ঞান অভিজ্ঞতা অর্জন করতে পারে, তার ও জনগণের মধ্যকার কল্পনার প্রাচীর ভেঙে যায়। আর প্রত্যেক মুজাহিদ ভাইয়ের জন্য আবশ্যক হলো সে যে সমাজে বসবাস করে তার পারিপার্শ্বিকতা সম্পর্কে অবগত হওয়া, কেননা খুব সম্ভব সে সেখানেই জিহাদ করবে। দশম, যে ব্যক্তি দাওয়াতের কাজ আঞ্জাম দেবে এটি তাকে ইলম ও আমালের দিকে ধাবিত করবে, তখন সে মাদউর নিকট উত্তম আদর্শ বনে যাবে। হে প্রিয় ভাই, দাওয়া আপনার আত্মাকে পরিশুদ্ধ করবে, আর যে ব্যক্তি ইসলামের সর্বোচ্চ চূড়ায় আরোহণ করতে ইচ্ছা পোষণ করে তার উদ্দেশ্য তো এটাই হওয়া উচিত। قول هذا قولي استغفر الله وصلى الله على نبينا محمد وعلى اله واصحابه اجمعين سبحانك وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته